হে বন্ধু, দুনিয়ার মহাব্বতে সদা ব্যস্ত থেকে আখেরাত তো ভুলে যেও না, কারণ দুনিয়া বড় ক্ষণস্থায়ী আর আখেরাত সে তো অনন্তকালের এক মহাশান্তিপূর্ণ আবাস। সেই বিপদ সংকুল কবর দেশে মুক্তি পেয়ে যদি হাসরে উদ্ধার পেতে চাও তাহলে বলো, ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি, নইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। জিজ্ঞাসিবে মুনকির নাকির, করবে না তো কারোই খাতির, কে প্রভু কে নবীরে তোর সিলিকন দিনের উপরে। জিজ্ঞাসিবে মুনকির নাকির, করবে না তো কারোই খাতির, কে প্রভু কে নবীরে তোর সিলিকন দিনের উপরে। সব উত্তর দিবে খাঁটি মাঞ্জার অন্তরে, সব উত্তর দিবে খাঁটি মাঞ্জার অন্তরে, থাকলে সাথে ইমান আমল, থাকলে সাথে ইমান আমল, ভয় কি রবে তারে, বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি, নইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। বলবেন হে কে আল্লাহ তালা, মোর বান্দা সত্য না দাও জালা, জান্নাতি বিছানা বিছাও পোশাক পরাও তারে। বলবেন হে কে আল্লাহ তালা, মোর বান্দা সত্য না দাও জালা, জান্নাতি বিছানা বিছাও পোশাক পরাও তারে। দ্বার খোলো জান্নাতের পানে, দেখুক নয়ন ভরে, দ্বার খোলো জান্নাতের পানে, দেখুক নয়ন ভরে, আসবে সুবাস হবে রে গোর, আসবে সুবাস হবে রে গোর, উজ্জ্বলিত নূরে, বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি, নইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। উত্তর যদি না হয় রে তোর, মারবে গুরু জয়া তৈরে জোর, গুড়িয়ে দিবে সত্তর গজ মাটির ভিতরে। উত্তর যদি না হয় রে তোর, মারবে গুরু জয়া তৈরে জোর, গুড়িয়ে দিবে সত্তর গজ মাটির ভিতরে। বিষাক্ত সাপ বিচ্ছ দংশন করবে বারংবারে, বিষাক্ত সাপ বিচ্ছ দংশন করবে বারংবারে, ফল কি পাবি কেন্দে সেদিন, ফল কি পাবি কেন্দে সেদিন, বিকট চিৎকারে, বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মন দুনিয়াদারি, ছেড়ে দে মন দুনিয়াদারি, নইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে।